بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون. তাদের কাছে তাদের পালন কর্তার পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে তারা তা খেলার ছলে শ্রবণ করে। لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون. তাদের অন্তর থাকে খেলায় মত্ত, জালেমরা গোপনে পরামর্শ করে, সে তো তোমাদেরই মতো একজন মানুষ, এমত অবস্থায় দেখে শুনে তোমরা তার জাদুর কবলে কেন পড়ো। قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم. পয়গম্বর বললেন, নভোমণ্ডল ও ভূমণ্ডলের সব কথাই আমার পালনকর্তা জানেন, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون. এছাড়া তারা আরো বলে, অলীক স্বপ্ন, না সে মিথ্যা উদ্ভাবন করেছে না সে একজন কবি, অতএব সে আমাদের কাছে কোনো নিদর্শন আনয়ন করুক যেমন নিদর্শন সহ আগমন করেছিলেন পূর্ববর্তীগণ। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি, এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে? وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহী পাঠাতাম, অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো। ওয়ামা জাআলনাহুম জাসাদাল লা ইয়াকুলুনা আত-তাআম ওয়ামা কানু খালিদিন। আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য ভক্ষণ করত না এবং তারা চিরস্থায়ী ছিল না। ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين. অতঃপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম, সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম এবং ধ্বংস করে দিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে। لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون. আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি, এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে, তোমরা কি বোঝো না? وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنْشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ. আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি। فَلَمَّا أَحَسُّوا بَأْسَنَا إِذَا هُمْ مِنْهَا يَرْكُضُونَ. অতঃপর যখন তারা আমার আজাবের কথা টের পেল তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগল। লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনকুম লাআল্লাকুম তুসআলুন। পলায়ন করো না এবং ফিরে এসো যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাস গৃহে, সম্ভবত কেউ তোমাদেরকে জিজ্ঞেস করবে। قالوا يا ويلنا إنا كنا ظالمين। তারা বলল হায় দুর্ভোগ আমাদের, আমরা অবশ্যই পাপী ছিলাম। فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين। তাদের এই আর্তনাদ সবসময় ছিল, শেষ পর্যন্ত আমি তাদের কি করে দিলাম যেন কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি। وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ لَوْ أَرَدْنَا أَن نَّتَّخِذَ لَهْوًا لَّاتَّخَذْنَاهُ مِن لَّدُنَّا আকাশ পৃথিবী ও এত দুভয়ের মধ্যে যা আছে তা আমি ক্রীড়ার ছলে সৃষ্টি করিনি। আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম যদি আমাকে করতে হতো। বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয়, অতপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছো তার জন্য তোমাদের দুর্ভোগ। ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون। নভোমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা তাঁরই, আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তাঁর ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না। يسبحون الليل والنهار لا يفترون أم اتخذوا آلهة من الأرض هم ينشرون। তারা রাত দিন তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না। তারা কি মৃত্তিকা দ্বারা তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে? لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون। যদি নভোমণ্ডল ও ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত, অতএব তারা যা বলে তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র, তিনি যা করেন তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون। তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে? বলুন তোমরা তোমাদের প্রমাণ আনো, এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পূর্ববর্তীদের কথা, বরং তাদের অধিকাংশই সত্য জানে না, অতএব তারা টালবাহানা করে। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আপনার পূর্বে আমি যে রসুলই প্রেরণ করেছি তাকে এ আদেশই প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, সুতরাং আমার ইবাদত করো। وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ عِبَادٌ مُكْرَمُونَ তারা বলল দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তার জন্য কখনো এটা যোগ্য নয়, বরং তারা তো তার সম্মানিত বান্দা। لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُمْ بِأَمْرِهِ يَعْمَلُونَ তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তার আদেশেই কাজ করে। يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তিনি জানেন, তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত। তাদের মধ্যে যে বলে যে তিনি ব্যতীত আমি উপাস্য তাকে আমি জাহান্নামের শাস্তি দেব, আমি জালিমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি। أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ কাফিররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম, এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথপ্রাপ্ত হয়। আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি, অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ্শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন প্রত্যেককে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِنْ يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ কাফিররা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না। একে সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবী সমালোচনা করে এবং তারাই তো রহমানের আলোচনায় অস্বীকার করে। খুলিকাল ইনসানু মিন আজাল سأريكم آياتي فلا تستعجلون সৃষ্টিগত ভাবে মানুষ তরা প্রবণ আমি সত্তরি তোমাদেরকে আমার নিদর্শনা বলি দেখাবো অতএব আমাকে শীঘ্র করতে বলো না ويقولون متى هذا الوعد إن كنتم صادقين এবং তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে এই ওয়াদা কবে পূর্ণ হবে لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون যদি কাফিররা ওই সময়টি জানত যখন তারা তাদের সম্মুখ পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون برون تا آشبه تادر اوپر اتر کی تو بھابه اتر پر تادر کی تا حتو بدھی کر دے بے تا کن تارا تا رود کرتے اوپر بے نا ایبن تادر کے ابوکا شدیا حابے نا ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون আপনার পূর্বেও অনেক রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে অতঃপর যে বিষয়ে তারা ঠাট্টা করত তা উল্টো ঠাট্টাকারীদের উপরে আপতিত হয়েছে قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم معرضون بولون رحمان থেকে কে তোমাদেরকে হেফাজত করবে রাতে ও দিনে বরং তারা তাদের পালনকর্তা শরণ থেকে মুখ ফিরিয়ে রাখে